السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের প্রসঙ্গ দোয়া। দোয়া মানে ডাকা, দাআ ইয়াদউ, উদউ মানে ডাকা, আহ্বান করা। আর শরীয়তে মহান আল্লাহকে ডাকা, আল্লাহকে আহ্বান করা। দোয়া সাধারণত দুই রকম হয়ে থাকে, এক হয় দোয়ায়ে জিকির, আর দুই হয় দোয়ায়ে মাসআলা। দোয়ায়ে জিকির বলা হয় যাতে যে ডাকাতে কোনো চাওয়া থাকে না, কোনো প্রার্থনা থাকে না, কেবল স্মরণ থাকে। যেমন আফজালুদ দোয়া, সব থেকে শ্রেষ্ঠ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল-মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কি প্রার্থনা? প্রার্থনা নেই, জিকির। যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এটা কার দোয়া? ইউনূসের দোয়া, ইউনূস বলে। এখানে কি চাওয়া আছে যে আল্লাহ তুমি আমার এই করো কি ওই করো, উদ্ধার করো? না। কিন্তু লা ইলাহা ইল্লা বলে যে ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন যে বলা হচ্ছে, এই বলে আল্লাহকে আহ্বান করা হচ্ছে। এই আহ্বানের উদ্দেশ্যটা কি? যে আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে মুক্তি দাও। একে বলে দোয়ায়ে জিকির, মানে আল্লাহকে স্মরণ করার দোয়া। আর দোয়ায়ে মাসআলা, যে দোয়াতে চাওয়া থাকে, রাব্বানা আতিনা রাব্বানা জালামনা আল্লাহুম্মা ইন্নি আসালুকা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, এই যে সমস্ত দোয়া কি? দোয়ায়ে মাসআলা, মানে চাওয়ার দোয়া। আর দোয়া, প্রার্থনা বা আহ্বান করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। অন্য এক বর্ণনায় আছে দোয়াও মুখুল ইবাদা, ইবাদতের মগজ, এটা সহি না। সহি হচ্ছে দোয়াই হচ্ছে ইবাদত। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব, তোমাদের প্রতিপালক বলেছেন, ওয়াদা দিয়েছেন যে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যে ব্যক্তি বা যারা আমার ইবাদতে অহংকার প্রদর্শন করবে, তার মানে দোয়া করতে অহংকার প্রদর্শন করবে, তাকে আমি নিকৃষ্ট অবস্থায় জাহান্নামে দেব। এই আয়াত থেকে অনেক হুজুরে দলিল দিয়ে বলছেন যে ফরজ নামাজের পরে দোয়া না করলে নিকৃষ্ট অবস্থায় জাহান্নামে যাবে। আল্লাহ কি বলেছেন ফরজ নামাজের পর দোয়া না করলে জাহান্নামে যাবে? বরং আল্লাহ আমভাবে বলেছেন যে দোয়া থেকে অহংকার প্রদর্শন করবে, সে তার নিকৃষ্ট অবস্থায় জাহান্নামে যাবে। তার মানে এই নয় যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া না করলে, বরং যারা ফরজ নামাজের পরে মোনাজাতকে বিদআত বলে তারা দোয়া করে না, করেন নামাজের পরে? দোয়া দুরকমই দোয়া করে, দোয়া জিকির, দোয়া মাসালা সবই করে, কিন্তু যেটা করে না সেটা হচ্ছে কি, জামাতি হাত তুলে দোয়া। ইমাম দোয়া করবে আর মুক্তাদি ইমাম সাহেব যা বলছে তাই হোক, ইমাম সাহেব যা বলছে তাই হোক বলবে, ব্যাস সস্তায় বস্তা লাভ। সাধারণত যারা আরবি বুঝে না, দোয়া মুখস্থ নেই, তাদের সুবিধা, ইমাম সাহেব করছে আর উনি পেছনে পেছনে তাই হোক করে কাজ সারছেন। এই যে কর্তব্য হালকা, এই জন্য এই সমস্ত লোকরা বেশি চায় দোয়া, যে হ্যাঁ দোয়া হওয়া উচিত, ইমাম সাহেব দোয়া করবেন, আমরা খালি আমিন আমিন বলবো, বাস সুন্দর। এই জন্য বহু গোড়া মানুষ এখনো পর্যন্ত এটাকে মানতে পারছে না যে ফরজ নামাজের পরে দোয়া হাত তুলে জামাতি মোনাজাত নেই, কারণ তারা বাপদাদার আমল থেকে করে আসছে। এরা হচ্ছে দাদুপন্থী লোক, বাপুপন্থী লোক, বাপদাদা করেছে। ইন্না ওয়াজাদনা আলাইহি আবাআনা, ওই যে বাপদাদুকে পেয়েছি, সেই বাপদাদুরা যা করেছে আমরা ছাড়তে পারছি না। দোয়া বিশাল জিনিস, এবার দোয়ার মাহাত্ম অমক তমক বর্ণনা করে মানুষকে, ঠিকই আছে আমরা তো অস্বীকার করছি না দোয়ার মাহাত্ম, কিন্তু দোয়াটা এই সময়ে করতে হবে সেটা তোমাকে কে বলল? এবারে এখান ওখান থেকে কারো মাথা, কারো গর্দান, কারো হাত, কারো পা নিয়ে এসে একসঙ্গে জুড়ে বলছে ফরজ নামাজের পর দোয়া করতে হবে, মোনাজাত করতে হবে। বরং করতেই হবে না, তারা অনেক সময়ে নামাজের থেকে বেশি গুরুত্ব দেয়। এমন অবস্থা যে কোন জায়গাতে যদি মোনাজাত না করেন তো আপনাকে ইমামতি করতে দেবে না। কোন জায়গাতে যদি আপনি ইমামতি করেও ফেলেন তারপরে যদি হাত তুলে মোনাজাত না করেন তো আপনার অপমান করা হবে। কেন দোয়া করলেন না? দোয়া না করার জন্যই আমাদের এত সমস্যা। মাশাআল্লাহ, তো সমস্যাটা তোমরা মিটিয়ে তোমরা দোয়া করছো। এক জায়গায় বসে আছি, এক মসজিদে বসে নামাজ পড়ে দোয়া করলাম না, গিয়ে মসজিদের বাইরে সেই বসার জায়গা থাকে না, সেখানে বসে আছি, এসে বলছেন মলি সাহেব আপনারা দোয়া বন্ধ করে দিলেন এই জন্যই তো আকাশে বৃষ্টি হচ্ছে না। বললাম আকাশে বৃষ্টি হচ্ছে না, এই দোয়া মোনাজাত করলাম না বলে তো আমি করলাম না, আরো তো সবাই করে, তো হচ্ছে না কেন? নাকি আমাকে করতে হবে তাহলে আকাশ থেকে বৃষ্টি হবে? তাছাড়া আপনি জানেন দোয়া কাকে বলে? যে দোয়া মানে আল্লাহ কাছে চাওয়া। আপনি যেখানে নামাজ পড়লেন আপনি বলতে পারবেন নামাজের ভেতরে কি কি চেয়েছেন, কোথা কোথা চেয়েছেন? তা তো বলতে পারবো না বাবা। তাহলে আপনি তো নামাজ পড়লেন, নামাজ মানেই হচ্ছে সালাত, মানে কি সালাত মানে হচ্ছে দোয়া। তো আপনি আল্লাহ আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম পর্যন্ত দোয়া দুরকম দোয়া পড়লেন, দোয়ায়ে মাসআলা, দোয়ায়ে জিকির। অথচ আপনি জানলেন না যে আপনি নামাজের ভেতরে দোয়া করলেন, তাই নামাজের পরে আবার নতুন করে আমাকে দোয়া করতে বলছেন, আর না দোয়া করার ফলে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কিন্তু বহু লোক তো দোয়া করছে, তার বৃষ্টি হয় না কেন? নাকি আমাকে করতে হবে? দোয়া নামাজের ভেতরে ক জায়গায় আছে মোনাজাত? কত জায়গায় আল্লাহর কাছে চাওয়া হয়? আট জায়গাতে। জানে মানুষে? জানে আলেম রায়? অনেকে জানে না যে আট আট জায়গাতে আমরা চাই আল্লাহর কাছে। খেয়াল করলে অবশ্যই আলেমরা বুঝতে পারবেন, কিন্তু পাবলিক তো বোঝেই না। বাস তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে ওই অভ্যেসগতভাবে হাত তুলে মোনাজাত, লম্বা লম্বা মোনাজাত। আর লম্বা মোনাজাত মুখস্থ না থাকলে একটা মোনাজাতকে তিন চারটে ভাষাতে বলে বলে লম্বা করে। হ্যাঁ মলি সাহেব, দোয়া জান ভরে দোয়া করলো আর আমরাও জান ভরে আমিন বললাম, লাভ হলো না হলো বাস করার কাজ করলাম। আমরা বলছি ঢেকি সালে যদি মানিক পাই তবে কেন পর্বতে যাই? কি দরকার আছে আমাদের পর্বতে যাওয়ার? আমরা যদি ঢেকি সালে মানিক পাই, আমরা বাড়ির ভেতরে যদি মানিক পাই, পর্বতে যাওয়ার দরকার কি আছে? আমরা যদি নামাজের ভেতরেই সব চাওয়া হয়ে যায় তাহলে কি প্রয়োজন আছে ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা? বললাম যে বৃষ্টি চাওয়ার জন্য পৃথক মোনাজাত আছে, পৃথক নামাজ আছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে বৃষ্টি চাইতেন না। কখন চাইতেন বৃষ্টি? বৃষ্টি কারো একার নয়, বৃষ্টি সবারই জন্য আসে, পুরো সমাজের মঙ্গলের জন্য বৃষ্টি আসে, জাতির মঙ্গলের জন্য বৃষ্টি আসে। অতএব জাতিকে প্রার্থনা করতে হবে, এই জন্য ঈদের নামাজের মতো নামাজ পড়ে বৃষ্টি প্রার্থনা করো। আর না হয় কখন প্রার্থনা করো? জুমার নামাজে, জুমার খুতবাতে করো, জুমার খুতবাতে করো। দেখো সাহাবিকে কোন সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন বৃষ্টির জন্য? আমাদের দেশের সাধারণ পাবলিক ইমাম সাহেবকে বলে হুজুর দোয়া করুন বৃষ্টির জন্য, দোয়া কখন বলে? নামাজের পরে, নামাজের পরে দোয়া চায়। কিন্তু সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ডাইরেক্ট দাঁড়িয়ে কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ সব ধ্বংস হয়ে গেল, আপনি আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করুন। একজন গোড়া বলছে যে না এটা ওই ফরজ নামাজের পরেই, ফরজ নামাজের পরেই মামুল বলছে, মামুল বিহা যেটা ছিল সে যুগের অভ্যেস যেটা, সেটা ফরজ নামাজের পরেই ছিল, ফরজ নামাজের পরে বলেছিলেন। অথচ স্পষ্ট হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইখতুবু ওয়া হুয়া কায়েম, দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন না সেই সময়ে সাহাবী দাঁড়িয়ে বললেন, কিন্তু চশমা যদি রঙিন লাগানো হয় তো সারা জাহানকে যে রঙের চশমা হবে সেই রঙেরই লাগবে, তাই না? নীল রঙের চশমা হলে সারা জগৎকে নীলই লাগবে। মুশকিল, একজন ফকির ক্ষুধার্ত ছিল, খুব খিদে লেগেছে। এবার তাকে যদি আপনি অঙ্ক জিজ্ঞেস করেন তো অঙ্ক দেখি এই বলতো দুই আর দুই কত হয়, তো বলছে দুই আর দুয়ে দুটো রুটি, দুই আর দুয়ে চার, না দুই আর দুয়ে চারটে রুটি। রুটি শব্দ কেন বাড়ালো? যেহেতু তার দিমাগে কি আছে? খিদা। এইরকম যেখানে সেখানে গিয়ে টেনে ছেঁচড়ে নিয়ে এসে দলিলকে ফিট করছে কোথাও, ফরজ নামাজের পর মোনাজাত করা করতে হবে, জায়েজ নয়, করতে হবে। না করলে ওই নিকৃষ্ট অবস্থায় জাহান্নাম, অমক তমক নানা রকম এরা সৃষ্টি করে রেখেছে সমাজের মানুষকে ভুলভাল বুঝিয়ে। আর সমাজের মানুষও সেরকম, যার যার প্রতি ভক্তি আছে তার কথাকেই মানছে, আমার কথা কেন মানবে? আমি তো এসি রুমে বসে বক্তৃতা করছি, আর তারা রোদে বসে বক্তৃতা করে, তাদের কথাটা বেশি সত্যি, তাই না? যারা যত কষ্ট করে কথা বলবে তাদের কথাটা বেশি সত্যি, বেশি এরকম। এটা কোনো কথা আছে নাকি যে এসি রুমে বসলে পরে কথাটা ঠিক হবে না? বরং যারা কষ্ট করে, হ্যাঁ, যারা কষ্ট করে রোদে হেঁটে দাওয়াতের কাজ করে তাদের কথাটা সত্যি, এরকম সত্যের কোন মাপকাঠি আছে নাকি? সত্যের মাপকাঠি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, মা আনা আলাইহি আলিয়ম ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে আছে, সেই আদর্শের উপরে থাকলে তুমি ফেরকা নাজিয়া তায়েফা মনসুরার দলভুক্ত, যে কেয়ামতে তুমি পরিত্রাণ পাবে তাদের দলভুক্ত, নচেত না। সুতরাং সত্যের মাপকাঠি এসু রুমে নাকি কোথাও বেতন নিয়ে, না বেতন না নিয়ে, এসব না, নানা রকম অপবাদ দিয়ে হকপন্থীদেরকে ছোট করার চেষ্টা করে যারা, যাদের গদি পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তারা। আল্লাহুল মুস্তাআন। মোট কথা, দোয়া মোনাজাত, দোয়াই হল ইবাদত, আমরা অস্বীকার করি না, কিন্তু নির্দিষ্ট জায়গায় দোয়ার কথা বলতে হলে তার দলিল লাগবে, বিনা দলিলে এখানে দোয়া করতে হয় বলা যাবে না। আর দোয়া সে সময় এখন নাই, কারণ আমাদের সে সুযোগও নেই। এখন কথা হচ্ছে কি, দোয়া এখানে তৌহিদের দার্স, দোয়া হচ্ছে কি ইবাদত, আর তার মানেই হচ্ছে যদি এই দোয়া অন্যের কাছে করা হয় তাহলে সেটা কি হবে, শিরিক। যে চাওয়া আল্লাহর কাছে চাওয়া হয় সেই চাওয়া যদি অন্যের কাছে চাওয়া হয় কি হবে, শিরিক। তবে চাওয়া কি যাবে না? আমি হারুন ভাইয়ের কাছে মাজরার বড়ই চাইতে পারি না, পারব না, পারব না, হ্যাঁ পারব তো, হ্যাঁ, মঈন ভাইয়ের কাছে মাজরা পুঁই শাক চাইতে পারি না, পারি না, তা কি সমস্যা? তাহলে চাওয়ায় তো আল্লাহ আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হলো, এটা শিরিক হবে। এই চাওয়ার তিনটে শর্ত যদি পূরণ হয় তাহলে গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে, কি কি? নম্বর এক, জীবিত থাকতে হবে, যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে। আর নম্বর দুই, তাকে সামনে উপস্থিত থাকতে হবে। আর নম্বর তিন, যা চাইছেন তা দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। এখন যদি আপনি সন্তান চান, গায়রুল্লাহর কাছে সন্তান চান, যার কাছে চাচ্ছেন তার কি দেওয়ার ক্ষমতা আছে? যদি ক্ষমতা থাকে তাহলে চান, সে যদি সামনে থাকে, উপস্থিত থাকে, আর সামনে না থাকে, জীবিত না থাকে, উপস্থিত না থাকে, আর যদি দেওয়ার ক্ষমতা থাকে তাও কি জায়েজ না? সুতরাং চাওয়া যাবে না এমন কথা না, কিন্তু এইভাবে চাওয়া যাবে না, সেই লোকের কাছে চাওয়া যাবে না যে জীবিত নয়, মৃত, যে ইহ জগৎ ছেড়ে চলে গেছে। বল না, যারা বড় বড় নবী ওলি তারা মারা যান না, তারা জীবিত থাকেন, আল্লাহ তাআলা বলছেন, কিন্তু জীবিত আমরা বলছি, আল্লাহর কাছে জীবিত না, ওলা কিল্লা তা শরুন, তোমরা অনুভব করতে পারো না, আর তারা এই জগতের কথা শুনতে পান না, সুতরাং তাদের কাছে চাওয়া ভুল। উপস্থিত যদি কেউ জীবিত থাকে তার কাছে আপনি দোয়া চাইতে পারেন, কিন্তু উপস্থিত অনুপস্থিত থাকলে পরে চাইতে পারেন না। আর তিন নম্বর শর্ত কি, সেই দেওয়ার ক্ষমতা আছে না নেই সেটা দেখতে হবে। বেশ, মহান আল্লাহ কোরআনে বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদগুলো কার? আল্লাহর। এই মসজিদে, শুধু মসজিদে বলে বলা হয়েছে, কিন্তু মসজিদের বাইরেও আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে যাওয়া যাবে না, এমন কি আল্লাহ তাআলার পরে, আল্লাহ তাআলার পরে যার মান আমরা মনে করি সব থেকে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও চাওয়া যাবে না। কেন যাবে না? যেহেতু গায়রুল্লাহ, মায়া এত বড় পজিশন, তার কাছে চাওয়া যাবে না? না, বহু বড় পজিশন আছে, কিন্তু এই পজিশন নেই যে তার কাছে প্রার্থনা করা যাবে। তার জীবিত অবস্থায় তার কাছে চাওয়া যেত, তার যা ক্ষমতা ছিল, মাল ধন সম্পত্তি, হুজুর আমাকে একটা উট দেন, হুজুর আমাকে খেজুর দেন, হুজুর আমাকে এই এই জমি সম্পত্তিটা দেন, হুজুর আমাকে নেতৃত্ব দেন, আমাকে এই দায়িত্ব দেন, চাওয়া হয়েছে না হয়নি? হয়েছে, কিন্তু তার ইন্তেকালের পরে আর সেই সব চাওয়া যাবে না। হুজুর, তার নাম আল কাসিম, কাসিম মানে হচ্ছে বন্টনকারী, অতএব তিনি তখনও বন্টনকারী, এখনো বন্টন, না না তা হতে পারে না, বন্টনকারী জীবিত কালে, জীবিত অবস্থায় তিনি বন্টনকারী, তারপরে তিনি বন্টনকারী নন। তো মোট কথা হল, যদি আপনি এই প্রার্থনা আল্লাহ ছাড়া অন্যের কাছে, অন্যের কাছে করেন, তাহলে সেটা কি হবে, শিরিক হবে। যে কোনো ইবাদত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে নিবেদন করলে কি হয়? শিরিক। এই কথাটা মনে রাখবেন, যেটাই ইবাদত সেটা যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হয় সেটাই হচ্ছে শিরিক। দোয়া প্রকার ভেদ বললাম, দোয়ায়ে ইবাদাহ ওটা তো আলাদা কথা বললাম। দোয়ায়ে ইবাদাহ হচ্ছে প্রত্যেক সেই আমল যার দ্বারা মানুষ তার প্রতিপালকের ইবাদত করে, প্রত্যেক সেই আমল যার দ্বারা মানুষ তার প্রতিপালকের ইবাদত করে, আর ওটা হলো দোয়ায়ে জিকির যেটা বললাম। আর দোয়ায়ে মাসআলা মানে যাতে প্রার্থনা ও চাওয়া থাকে, এর উদাহরণ হে আল্লাহ আমার প্রতি দয়া করো, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, হে আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে দূরে রাখো, হে আল্লাহ আমার এই কষ্ট দূর করো, হে আল্লাহ আমাকে এই দাও, হে আল্লাহ আমাকে সুখ শান্তি দাও, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, হে আল্লাহ আমাকে জান্নাত দাও, ইত্যাদি ইত্যাদি চাওয়া থাকে। আর যাতে চাওয়া থাকে না, যেমন বললাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এই হলো দুই প্রকার দোয়া। গায়রুল্লাহর কাছে দোয়া বিপদে গায়রুল্লাহকে ডাকা আহ্বান করা অথবা অন্য কিছু চাওয়া শিরিক, যেহেতু দোয়া হচ্ছে ইবাদত আর তা আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করা শিরিক, যে করে সে মুশরিক ও কাফের হয়ে যাবে। মুশরিক মানেই কাফের, তাই না? যদিও মুশরিক ও কাফের মধ্যে পার্থক্য আছে, সাধারণভাবে পার্থক্য আছে, কাফের বেশি বড় না মুশরিক বেশি বড়? কাফের মানে হচ্ছে অস্বীকারী, আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, আর মুশরিক আল্লাহকে স্বীকার করে কিন্তু ইবাদতে শিরিক করে। আল্লাহর ইবাদত করে, টুপি লাগিয়ে মসজিদে গিয়ে নামাজও পড়ে, আবার ওই টুপি লাগিয়ে মাজারে গিয়ে সিজদাও করে, মসজিদেও সিজদা করে মাজারেও সিজদা করে। বুঝতে পারলেন? আল্লাহর কাছেও চায় আবার গায়রুল্লাহর কাছেও চায়। দেখছেন নামাজে মোনাজাত করছে, খুব চাচ্ছে, আবার দেখবেন মাদারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব চাচ্ছে, বাবা আমাকে এই দাও, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে সুখ দাও। চাচ্ছে না চাচ্ছে না? আপনারা দেখেছেন ভিডিওতে কিভাবে মহিলা সুন্দর সুন্দর শাড়ি পরে পোশাক পরে বাবার দরগারে গিয়ে, ও বাবার দরগা ঢুকতেই মাথায় কাপড়টা নিচ্ছে, কারণ বাবা সামনে চলে এসছে। এবারে তারপর বাবার কাছে যাচ্ছে, বাবা আমাকে দাও, হয়তো সন্তান হয়নি, বিয়ে হয়েছে 4-5 বছর, তখন মানত মানছে, বিভিন্ন রকমের ধুলফুল, বিভিন্ন রকমের মানত নজর ইত্যাদি। তো এ হলো কি? এ হলো মুশরিক। আল্লাহকে মানে, আল্লাহর কাছে চায় কিন্তু তার সঙ্গে সঙ্গে গায়রুল্লাহর কাছে চায়, আর এটা হচ্ছে কুফরি। যখনই কেউ শিরিক করবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। শিরিক করলেই কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াদউ মা আল্লাহ ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহ ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, সূরা মুমিন 117 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করে অথচ ওই বিষয়ে তার নিকট কোন প্রমাণ নেই, কোন প্রমাণ দিয়েছেন আল্লাহ যে তুমি ডাকো গায়রুল্লাহকে? যেখানে প্রমাণ আছে খালাস, মাফি মুশকিল, যাও ডাক্তারের কাছে যাও, ডাক্তার মশাই আমার পেটে ব্যথা করছে, ডাক্তার মশাই আমার 5-7 বছর সন্তান হচ্ছে না, ঠিক আছে তার অনুমতি আছে, বুরহান আছে, তোমার দলিল আছে, প্রমাণ আছে, যাও, সমস্যা নেই। কিন্তু যার প্রমাণ নেই, আল্লাহ তাআলা বলছেন যার কোন প্রমাণ নেই তার হিসাব তার প্রতিপালকের নিকট আছে, নিশ্চয়ই অবিশ্বাসীরা সফল, নিশ্চয়ই কাফেররা সফল কাম হবে না। তার মানে মুশরিক যে কাফের তার দলিল হল। অতএব দোয়া চাইলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে চাইবেন। আর গায়রুল্লাহর কাছে সেই চাওয়া চাইবেন না যে চাওয়া আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, অথবা গায়রুল্লাহ এই জীবনে বেঁচেই নেই, অথবা বেঁচে আছে কিন্তু আপনার সামনে উপস্থিত নেই, আপনি নদীতে ডুবে গেছেন, বাবা অমুক বাঁচাও, বাবা অমুক, সেই বাবা অমুকটা বেঁচে আছে না নেই? বলে আছে কিন্তু বাংলাদেশে, আর আপনি সৌদি আরবে হাবুডুবু খাচ্ছেন, ডাকা চলবে? চলবে না। যদি মারা গিয়ে থাকে তাহলে তো যেখান থেকেই দেখেন আপনি, চলবে না। অথবা বাঁচানোর যে ক্ষমতা সে ক্ষমতা কার আছে? বাবার। যদি বাবার না থাকে তো এরকম ডাক, এরকম আহ্বান আপনার ঠিক না, এরকম আহ্বান করা উচিত না। কিছুদিন আগে ভরসার কথা বলছিলাম, যারা মুশরিক তারা গায়রুল্লাহর উপরে গায়রুল্লাহকে ডাকে এবং ভরসা রাখে। আকাশে বৃষ্টি নেই, চাষিরা কার উপরে ভরসা রাখে? আল্লাহর উপরে মোমেনরা ভরসা রাখে। কিন্তু অনেকে আছে নক্ষত্রের উপর ভরসা, অমুক নক্ষত্র এলে বৃষ্টি হবে, তাই না? কিংবা অনেক মুশরিক আছে যারা মনে করে অমুকের মাথায় দুধ ঢাললে বৃষ্টি হবে, আর অনেক মুশরিক আছে যারা মনে করে কাদা পানি নিয়ে খেলা খেলি করলে পরে বৃষ্টি হবে। জানেন আপনারা, অনেক মুশরিক আছে যারা মনে করে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে। আসেনি আপনাদের ব্যাঙের বিয়ে? ব্যাঙের বিয়ে, কুকুরের বিয়ে, কুকুরের বিয়ে হচ্ছে একটা মেয়ের মানে রোগ ছাড়ে না, কি ধরনের রোগ আছে বলছে কুকুরের সঙ্গে বিয়ে দাও, কুকুরের সঙ্গে বিয়ে দাও। ব্যাঙে ডাক দিলে বৃষ্টি হবে সেটা আলাদা কথা, সেটা অভিজ্ঞতার কথা যে ব্যাঙ ডাকলে সাধারণত বৃষ্টির সময় কাছে এসছে মনে হয়, কিন্তু ওরা বলছে বৃষ্টি না হলে পরে ব্যাঙের বিয়ে দাও। ব্যাঙের মানে দুটো ব্যাঙ ধরে নিয়ে এসো, এক ব্যাঙের সাথে আর এক ব্যাঙের বিয়ে দাও, তাহলে বৃষ্টি হবে। কেউ কেউ কোন কোন মুশরিক মনে করে যে কাদা পানি নিয়ে যে যারা উপহাসের পাত্র, যেমন আপনার ভাবির সঙ্গে আপনি আপনার ভাবির গায়ে কাদা ছড়িয়ে দেবেন, আপনার ভাবি আপনার গায়ে কাদা মাখিয়ে দেবে, কেমন মজার বুদ্ধি দেখছেন, বুঝে তো বৃষ্টি হবে। আবার কেউ কেউ বলে যে মানুষ বেশি রাগে তাকে রাগাও বৃষ্টি হবে, চুলো ভেঙে দাও তার। আমরা দেখেছি যে বেচারি মহিলা খুব গালাগালি করে, তার চুলো ভেঙে দিল, বলছে যত গালাগালি দিবে তত তাদের বৃষ্টি হবে। এক এক রকমের বিশ্বাস আমাদের। আখ তো বোঝেন, আখ যে থেকে গুড় হয়, আখ কাটার সময়ে ওই যেভাবে বোঝা করে করে রাখা হয়, তো ছোটবেলাতে আখের বোঝার উপরে বসেছি, হ্যাঁ নাম নাম নাম কি হবে, বৃষ্টি হবে, বলছে আখের বোঝার উপরে বসলে বৃষ্টি হবে। নে বাবা, এমন এমন বিশ্বাস আছে, বা এক এক জায়গাতে এক এক রকমের বিশ্বাস। মোট কথা এগুলো হচ্ছে অমূলক বিশ্বাস, যারা ভরসা রাখে। মুশরিকরা বহু কিছুর উপরে ভরসা রাখে, মুশরিকরা তো একটা আংটির উপরও ভরসা রাখে, তাই না? একটা আংটিতেও মনে করে বিশাল উপকার হবে, একটা তাবিজ একটা মাদুরির উপরও ভরসা রাখে, একদম মানে কোটিপতি হবে, তার চাকরি হবে, মামলায় জিতবে, তারপর তার জিন আসবে না, সে বালা মুসিবত দূর হবে, কোন বিপদ আপদ তাকে স্পর্শ করবে না। এখানে এই অফিসে এই মোতাবা হাইয়া অফিসের লোকে একটা লোককে ধরে নিয়েছে, তার হাতে মোটা মতো মাদুলি ছিল, ধরে নিয়েছে আমার কাছে বাংলাদেশে, দিয়ে বলছে এই দেখো তো এটা কি আছে। খুললাম, খুলে আর ওর কি ভয়, ও ভাবছে কোন একটা বিপদ ঘটলো বলে, তাবিজটা মাদুলিটা খুলে ফেললো, সর্বনাশ হয়ে যাবে। দেখ কারণ আপনি ভয় করেন না, চুপ করে থাকুন। না হুজুর, এটা আমার আম্মা দিয়েছে, বলেছে খবরদার খুলবি না, হাতছাড়া করবি না, হাতছাড়া করলেই বিপদ হবে। তা হোক, বিপদ বিপদ তো হয়েই গেছে আপনার খোলার আগেই, মোতাবা যখন ধরেছে তখন আপনার বিপদ হয়েই গেছে। আমি ওকে বললাম আপনার বিপদ হয়েই গেছে, তো মাদুরি তো কাজ দিল না, এখন তো আপনার সর্বনাশ হবে। হ্যাঁ তাহলে কি হবে, আমার দাঁড়াও সবুর করে দেখি কি আছে। খুলে খুলে দিয়েছি, কাগজে আছে, কাগজে কিচ্ছু নেই, দাগটা না আছে, এভাবে দাগটা না আছে, সত্যি দাগটা না থাকে, অনেক সব কিছু লেখা থাকে, কিছু তো আবার দাগটা না থাকে। হ্যাঁ রেখা রেখা, ওরা ওরা জানি না কোনো হিসাব আছে নাকি চোখ বন্ধ করে দিয়ে চাল্লাই জানে। আর এমনও তাবিজ ব্যবসায়ী আছে যারা হুঁদুল কুতকুতে বাচ্চার লোম দিয়ে তাবিজ তৈরি করে, আপনি জানেন, তো কিছু দরকার হয় না, লোম ভরে দেয় বা তাবিজ হয়ে যায়, তাই না? এসব ভরসা তো, ও এমন ভরসা রেখেছে যে আমার মা দিয়েছে, আমার মা দিয়েছে, অতএব যদি এটা আমি খুলে ফেলি তাহলে পরে কি হবে, ক্ষতি হবে। কেমন ভরসা রাখে চিন্তা করুন, এই শ্রেণীর ভরসা। অতএব যারা মুশরিক তারা তাদের কাছে ভরসা রাখে এবং তাদের কাছে প্রার্থনা করে, আমার এই হল আমার এইটার জন্য, আমার অমক বাবার উপরে ভরসা আছে, সে আমার কোন ক্ষতি করতে দেবে না, হ্যাঁ আমি সুখ, আমি এই ব্যবসাতে লাভ করব, কারণ আমার অমক বাবার উপরে ভরসা আছে, আমি সেখানে নজর পেশ করে এসেছি, নজর নিয়াজ দিয়ে এসেছি, অতএব আমার এই ব্যবসাতে নোকসান যাবে না। বুঝতে পারছেন, আমার বাড়িতে বউ এসেছে, বাড়িতে বউ এলে দেখেছেন বউরা আবার মিষ্টি বিতরণ করে, আছে আপনাদের দেশে গুড় বিতরণ করে, মিষ্টি বিতরণ করে, কেন না, বউ বাড়িতে মিষ্টির মতো হয়ে থাকবে। হ্যাঁ এবার সঙ্গে সঙ্গে বউ যেমনি এলো সঙ্গে সঙ্গে নিয়ে গেল কোথায়, বাবার কাছে, বাবার কাছে নিয়ে সেখানে সিজদা করিয়ে, সেখানে স্নান করিয়ে, সেখানে পানি খাইয়ে, সেখানে দুলফুল খাইয়ে, সেখানে আরো কিছু খাইয়ে নিয়ে এলো। এই বউ পাস ভরসা আছে বাবার ওপরে, আমার বাবা বরকত দিয়ে দিয়েছে বই, আর কিছু হবে না, খালাস। কিন্তু হয় আসলে, কারো হয়, কারো হয় না। তো এইভাবে মুশরিকরা গায়রুল্লাহর উপরে ভরসা রাখে, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে। কিন্তু আসলে মুশরিক যারা এইভাবে আহ্বান করছে, এটা কি শিরিক। সুতরাং বুঝতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রার্থনা করছে, মুশরিকরা কিভাবে প্রার্থনা করছে, আপনারা দেখবেন একটু ভাবে ভালো করে দেখবেন খেয়াল করে কিভাবে তারা গায়ের কাছে প্রার্থনা করছে। এখন তার আগে বলছি যে দোয়ার সাথে আল্লাহর কাছে চাইতে হলে দোয়াতে কি থাকা দরকার, এখলাস থাকা দরকার। এখলাস, এখলাস না থাকলে দোয়া কবুল হবে না। এখলাস মানে কি? বিশুদ্ধতা। আপনি এখলাস না রাখলে পরে দোয়া কবুল হবে না, ঠিক আছে? আর দোয়া কবুল হওয়ার যে বিভিন্ন শর্ত আছে সেই শর্ত আপনাকে পালন করতে হবে। যদি সেই শর্ত পালন না করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না। বিভিন্ন রকমের শর্ত আছে, যেমন যদি আপনি হারাম খান, হারাম খাওয়া যদি আপনার অভ্যেস থাকে তাহলে আপনার দোয়া কবুল হবে, তাহলে কি আপনার দোয়া কবুল হবে না? সুতরাং হারাম খেলে দোয়া কবুল হবে না। আর এই যে দেখেন গায়রুল্লাহ ছবিতে আসছে কি, দেখেন কিভাবে সিজদা করছে গায়রুল্লাহ, মানে কবরের সামনে গিয়ে কিভাবে সিজদা করছে আর কিভাবে তার কাছে প্রার্থনা করছে। দেখেন দেখেন এটা কি আল্লাহ কাছে চাইছে? ওই দেখেন কবর সামনে কবর আছে, চাদর চড়ানো, কবরের কাছে চাচ্ছে, বাবার কাছে চাচ্ছে। দেখেন ওই যে হ্যাঁ কবরের মাথা নুইয়ে দিয়েছে, দেখছেন দেখছেন? এগুলো কি শিরিক না? এগুলো কি, এগুলো কি? মানুষ বোঝে না, মানুষ ওই দেখেন মহিলারাও ওইখানে প্রার্থনা করছে, মহিলারা দাঁড়িয়ে আছে সেখানে প্রার্থনা করছে, হয়তো বা সন্তান হয়নি, বাবা সন্তান দাও ইত্যাদি। হ্যাঁ সেজদা করছে, দেখেন কিভাবে সেজদা করছে। হ্যাঁ এই মহিলা আবার দেখেন কিভাবে সেজদা করছে, হ্যাঁ হ্যাঁ টাকা দেবে সব দেবে। এই মহিলা আবার মাজারে গড়াগড়ি দিচ্ছে, শুধু সেজদাই না, বুঝতে পারছেন? হ্যাঁ কি হ্যাঁ তো কাদের দেশে, আবার আমাদের দেশ হবে না, আমাদের দেশ তো আজব দেশ। আল্লাহ দেখছেন গায়রুল্লাহর কাছে কিভাবে চাচ্ছে, কিভাবে চাচ্ছে, যে চাওয়া আল্লাহর কাছে চাওয়া দরকার সেখানে নাচে গায়রুল্লাহর কাছে এইভাবে চাচ্ছে এবং শিরিক করছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাদউ মা আল্লাহি আহাদা, এখানে তাবারুক, হ্যাঁ তবরুক দিচ্ছে, এখানে তবরুক দিচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এই হলো আপনার ঘটনা। দেখেন তো ছোটটা ভালো আসছে কিনা, ছোট আসবে না, একই অবস্থা। এখন বোঝা যাচ্ছে না? তাও বোঝা যায় না। ওকে ঠিক আছে, যথেষ্ট যথেষ্ট। এখন আমরা বললাম, দেখালাম যে আল্লাহ তাআলা ছেড়ে মানুষ কিভাবে মানুষের কাছে গিয়ে চাচ্ছে, তাও সে মানুষ কিন্তু এ জগতে নেই, কিন্তু ওরা বলবে না তারা সে বেঁচে আছে, তারা সে আমার আহ্বান শুনছে, কিন্তু এ হলো পাকা শিরিক। যদি এটা শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলা হয়, যদি এটা শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলা হয়? আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের বেড়াজাল থেকে দূরে রাখুন, কারণ শিরিক এমন অবস্থা যে রাজনীতিতেও শিরিক ঢুকে আছে, রাজনীতি থেকে আপনার বাড়ির ভিতর নীতি পর্যন্ত সব জায়গায় শিরিক, রাজনীতির শিরিক আর বাড়ির ভিতরে জানলায় দরজায়ও শিরিক ঢুকে আছে, তাবিজ আছে। তো এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে যে আমরা যেন শিরিক থেকে দূরে থাকি, সর্বাবস্থায় যেন শিরিক না করি, পশু পক্ষী থেকে নিয়ে ছোট বাচ্চাদের সাথে ব্যবহার থেকে নিয়ে সব রকম শিরিক আছে দুনিয়াতে, মানে মানুষের সমাজের ভিতরে, এই শিরিক থেকে যেন মুক্ত থাকি, তৌহিদবাদী হতে পারি। তৌহিদবাদী না হতে পারলে কাল কেয়ামতে বাঁচার উপায় নেই, বাঁচার আশা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা চাই কার কাছে চাই, আল্লাহর কাছে চাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তবে ভুল ভেঙে দিলাম, বললাম যে যে চাওয়া আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না সেই চাওয়ার কথা, সেটাই হচ্ছে শিরিক। বাকি দুনিয়াদারি লেনদেন আদান প্রদান এটা জায়েজ, কারণ এটা আল্লাহ নবী নিজেই করেছেন, আল্লাহ নবী নিজে চেয়েছেন, তার কাছে চাওয়া হয়েছে, সেগুলো দুনিয়াদারির ব্যাপার এবং সেটা তার মানুষের ক্ষমতায় আছে। যেটা মানুষের ক্ষমতায় নেই সেটা আল্লাহ ছাড়া অন্য ছাড়া কেউ দিতে পারে না, কিন্তু আমি যদি অন্যের কাছে চাই সেটাই হবে শিরিক। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, শিরিক থেকে বাঁচাও, দেশ থেকে শিরিক মানে দেশকে শিরিক মুক্ত করো, সমাজকে শিরিক মুক্ত করো, মানুষের মনকে শিরিক মুক্ত করো। কাদ আফলাহা মান যাক্কাহা, মন মন হচ্ছে পরিষ্কার করা, মন পরিষ্কার, শিরিক থেকে মন পরিষ্কার করতে হবে, নচেত আপনার কোনো আমল কবুল হবে না। যদি মনের ভেতরে শিরিক থাকে আমল কবুল হবে না। অতএব আল্লাহর কাছে পানাহ চান আর আল্লাহর কাছেই চান। প্রত্যেক নামাজে যেমন বলেন আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই, অতএব তো তারই কাছে সাহায্য চান। কোন সাহায্য? যে সাহায্য সে ছাড়া বা তিনি ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।